بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বসে করে তীব্র দাবদাহের মধ্যেও আল্লাহ পাকের গৃহে সবকিছুকে উপেক্ষা করে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই আল্লাহ পাকের জন্য বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে সাপ্তাহিক তালিমের সুন্দরতম ব্যবস্থা দান করে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে দিন পালনের সুযোগ দানে চিরদিনের মতো কৃতার্থ করে গেছেন সেই শেষ নবী মহানবী মহা বিপ্লবের মহানায়ক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। আল্লাহ পাক তার রসুলকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন তখন আরবের লোকেরা দিনগতভাবে অসংখ্য দলে বিভক্ত ছিল, যদিও তারা সকলেই ইব্রাহিমের দিনের দাবিদার ছিলেন। তাদের দাবি একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল এই যে নাহানু আহলুল্লাহ, নাহানু আহলে বাইতিল্লাহ, নাহানু হমস, আমরা হলাম আল্লাহর পরিবার, আমরা আল্লাহওয়ালা, আল্লাহ সাথী, আহলুল্লাহ, আহল বাইতিল্লাহ, আল্লাহর ঘরের সাথী, নানু হমস, আমরা কঠোর ধার্মিক। তাদের এই ধার্মিকতার বরত্ব জাহির করতে গিয়ে তারা আরাফাতের ময়দানে হজ করতেন না, কারণ আরাফাতটা ছিল হারামের বাহিরে। ওনারা যেহেতু আহলে বাইতিল্লাহ, হারামের অধিবাসী, অতএব তারা হারামের বাহিরে গিয়ে হজ করলে এটা তাদের ধার্মিকতা ক্ষুণ্ণ হবে মনে করে তাদের দিনদারের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে তার মুজদালিফা হজ করতেন। নিজেদের বিষয়টিকে তারা অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন, দিন বলতে তারা বুঝতেন যেটা আমরা মান্য করে ওটাই দিন। নিজেরা যুক্তি দিয়ে তৌহিদের মর্মকেন্দ্র কাবা গৃহে একটা দুটা করতে করতে 360 প্রতিমা তারা খাড়া করেছিলেন। একদিনে কিন্তু 360 ছিল না, এবং সবাই কিন্তু করেছিলেন যারা তাদের বুজুর্গের নেতা যারা ছিলেন তারাই, এবং বিভিন্ন অজুহাতে তারা সেগুলো পেশ করেছেন। তারা কখনোই আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহ বলে স্বীকার করেন নাই, কিন্তু তারা ধারণা করেছিলেন এই সমস্ত মূর্তির ওসিলা যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয় আল্লাহ পাক বৃষ্টি দান করবেন। এইভাবে প্রথম আমর ইবনে লোহাই তিনি হবল মূর্তি নিয়ে আসেন ইয়েমেন থেকে, সিরিয়া থেকে, এবং সেখান থেকে খরিদ করে এনে যখন দিলেন জনগণকে বুঝালেন, দেখো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর আনুগত্য করি, আমরা কোন অবস্থায় আল্লাহ বিরোধী নই, তবে কি এটার মাধ্যমে বৃষ্টি চাওয়ার কারণে সিরিয়াবাসীকে আমি দেখেছি আল্লাহ তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। তো আমরা মক্কাল মানুষ সবসময় বৃষ্টির আকাঙ্ক্ষী, প্রচন্ড গরমে আমরা কষ্ট পাই, সেজন্য আমরা এটা করছি, এটা ওষুধের মতো, আসলে এটা আমরা আল্লাহর বিরুদ্ধে কিছু করছি না, এমনি করে তিনি জনগণকে বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে একটা একটা শুরু হয়েছে। তাহলে দিনগত দিক দিয়ে তারা কিন্তু সবাই দাবিতে এক ছিলেন, কর্মতে বিভক্ত ছিলেন, এবং তাদের প্রত্যেক একটা যুক্তি ছিল। তারা এই মূর্তি পূজার পক্ষে কি যুক্তি দিয়েছিল? মা না আবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহ যুলফা, আমরা মূর্তির ইবাদত করি না, বরং এই জন্য তাদের আমরা এখানে পূজা দেই, নজর নিয়াজ দেই, ওরা আমাদেরকে আল্লাহর কাছে নিকটবর্তী করে দেবে, ওদের ওসিলে আমরা আল্লাহর নিকটে পৌঁছে যাব। এই যুক্তি দিয়ে কিন্তু হাজার হাজার মানুষকে তারা বিভ্রান্ত করেছিলেন। এবারে আমার রসুল এলেন, তিনি তাদেরই সন্তান, তিনি তাদেরকে বললেন দেখেন এটা চলবে না, এটা বাদ, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তাহলে তোমরা সফলকাম হবে। আবু জাহাল সহ বাকি মোট 14-15 জন নেতা ওই অনুষ্ঠানে ছিলেন, লাফিয়ে বলছে এটা পাগল বলে কি, এতগুলো এলাহা বাদ দিয়ে একটা এলাহার আমরা উপাসনা করব, ইনহাজাল্লা সাইয়ুন ওজাব, এটা অত্যন্ত বিস্ময়কর কথা। এগুলো সবই কোরআনে এবং রসুলের জীবনীতে আপনারা পাবেন। ওরা বুঝতে পারে না যে এক এলাহার আনুগত্য করলে কি লাভ আর কি লস। মূলত সেখানে দিন স্বার্থ ছিল না, দুনিয়াবি স্বার্থে তারা দিনকে ব্যবহার করেছিল, আর সে কারণেই আবু জাহাল আবু লাহাব আল্লাহ রসুলের এই হক কথা মানেনি। তাদের যুক্তিগুলি কেমন ছিল ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহ রসুল রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাতে কোরআন তেলাওয়াত করতেন, নেতারা এসে গোপনে গোপনে কেউ কাউকে না জানিয়ে তার তেলাওয়াত শুনতেন, মুগ্ধ হতেন, তারা নিশ্চিতভাবে বিশ্বাস করতেন লাইসা হাযা কালামুল বাশার, এগুলো কখনোই মানুষের কালাম নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ প্রেরিত ইলাহি কালাম, স্বীকার করতেন। কিন্তু আবু জাহাল আবু লাহাবকে দেখাত না, আবু সুফিয়ান আখনাস বিন শুরায়কে দেখাতেন না, কিন্তু একদিন তিনজনের রাস্তায় দেখা হয়ে গেছে, ধরা পড়ে গেছে, এই তুমি কোথায় গেছিলে, মিথ্যা বলি করবে নাকি, আর ওটা তো মিথ্যা বলতো না, আরব যে একটা গুণ ছিল ওরা কখনোই মিথ্যা বলে না, তাহলে আমরা ওখানে গেছিলাম, তামুতে গেছিলাম, তুমি গেছিলে, তাই সব তো এক এক পাপে পাপি আমরা, উপায় কি, জনগণকে আমরা বলছি খবর ওখানে যেও না, আর আমরা নিজেরা সেই কাজ করছি, এটা কেমন হবে। আখনাস বিন শরীক বুড়ো মানুষ, লাঠি নিয়ে সকালবেলা উঠে চলে গেছে আবু সুফিয়ানের বাড়ি, আবু সুফিয়ান তুমি রাত্রিবেলা ওই জায়গায় গেছিলে তাই না, হ্যাঁ গেছিলাম গো, কেমন শুনলে, কথা বলা যাবে না, মিথ্যা বলছে কি মোহাম্মদ, অসম্ভব, মিথ্যা জীবনে সে বলেনি, এটাও মিথ্যা নয়, এটা আল্লাহর কালাম, তা তুমি মানছো না কেন, তো ওটা এখন বলা হবে না। আবু জাহেলের বাড়ি চলে গেল, আবু জাহেল কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে রাত্রিবেলা, সত্য বলেছে, আমি তো গেছিলাম তোমাকে দেখছিলাম আসার পথে রাস্তা দেখা হয়েছে, কিন্তু তুমি বলো যা শুনলে তা কি মানা যাবে। আবু জাহেল পরিষ্কার বলে দেখো আমরা জানি যে মোহাম্মদ সত্য, তার কালাম সত্য, তার দাওয়াত সত্য, কিন্তু মানতে পারছি না, কারণ ও হল আব্দ মনাফের গোষ্ঠী, আমি হলাম বনু মখজুমের গোষ্ঠী, গোত্রগত পার্থক্য আছে, যদিও আমরা মূল দাদা কোরাইশ কিন্তু আমাদের গোত্রগত পার্থক্য, বনু মখজুমের লোক আমরা, ও হল বনু আব্দ মনাফের লোক, তারপরে বনু হাশেমের লোক, বনু হাশেমের নেতৃত্ব দিচ্ছে, ওরা বলবে আমাদের বংশের নবী এসেছেন, আর আমরা কি বলবো আমাদের বংশের নবী নাই, অর্থাৎ আমি যতক্ষণ বেঁচে আছি একে মানাই হবে না। কি বুঝতে পারলাম বিষয়গুলো, দুটো ঘটনা বললে আপনার বুঝতে সহজ হবে, এজন্য বলছি দিন কিন্তু ঠিকই আছে, দিনের কোন দোষ নাই, দিনে বিভক্তি ঘটাচ্ছে কিছু দুনিয়াদার কিছু মানুষ দুনিয়াবী স্বার্থে, স্বার্থটা কি নেতৃত্ব যে আজকে যদি আমরা নবীকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে নেই তাহলে সমস্ত নেতৃত্ব তার কাছে চলে যাবে। আমরা এখন যে নজর নিয়াজ ভোগ করি এগুলো দিয়েই তো আমাদের জীবন চলে, ব্যবসা কিছু কিছু করা লাগে না, ওই নজর নিয়াজ খেয়ে জীবন চলে। আর আমরা যে টাকা দিয়ে ব্যবসা করি অর্থাৎ সুদের ব্যবসা করি, লোকেরা আমাদের কাছে এসে নিয়ে যায়, ও যদি নেতা হয়ে যায় তো লোকরা আমার কাছে আসবে না। আর উনি তো আগেই বলছে সুদ হারাম, সুদ হারাম হয়ে গেলে আমরা চলবে কেমন করে? আসল বিষয়টা কিন্তু দুনিয়া, ওরা কখনোই মুখ দিয়ে বলে না, বলে কি দেখো আমাদের বাপদাদা তো দুরুস্ত, আমরা দেখে আসছি আমরা তারই অনুসরণ করবো, আর বাপদাদার কি ভুল করেছেন? এটা হলো বাহ্যিক যুক্তি, আসল যুক্তি কিন্তু এটা নয়। আসল যুক্তি হলো দুনিয়া, পার্থিব লাভ লোকসানটাই তারা আগে হিসাব করে তারপরে পা ফেলে। এইভাবে যুগে যুগে দিনে অনৈক্য ঘটে গেছে। আমি এসে শুনলাম আপনারা সাবজেক্ট দিয়েছেন দিনের ঐক্য গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, নিঃসন্দেহে গুরুত্ব, কিন্তু দিনের ঐক্য কখনোই বিভক্ত হয় না, দিনদারদের মধ্যেই অনৈক্য হয়, দিনের কখনো অনৈক্য আসে না। দিন আল্লাহ পক্ষ থেকে প্রেরিত দিন যেগুলো তাতে কোন রকম অনৈক্য নাই। আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর দিন এক, তাওহীদ মানে ইবাদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তোমরা সবাই আল্লাহ দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত থাকো, এটা সকল নবীর দিন। এটাই শুধু শরিয়ত পরিবর্তন হয়েছে, বিধান পরিবর্তন হয়েছে, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে বিধানও কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু তৌহিদ সবার জন্য এক। এজন্য যুগে যুগে সকল মানুষ মুখে যে যাই বলুক আল্লাহকে সবাই কিন্তু বিশ্বাস করে। যখন তিনবার পায়খানা চারবার বমি হয় হাসপাতাল বেডে শুয়ে পড়ে, তখন আল্লাহ আল্লাহ সারা কিচ্ছু করে না, সবাই আল্লাহ করে, তাই না? সে যে দলেই থাক না কেন, যে যেখানেই থাক, গায়ে বল থাকলে তখন গডলেস থিওরি ওড়ায়, আর যখন দুর্বল হয়ে যায় তখন সবাই আল্লাহ আল্লাহ করে, এমনি ঠেলা ভরে আল্লাহ করে। এবং দুনিয়ার সকল মানুষ এই ব্যাপারে একমত যে আমাকে মৃত্যু হতেই হবে, মৃত্যুর থেকে বাঁচার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। দ্বিমত কোথায়, মৃত্যুর পরে আমরা পুনরায় উঠবো নাকি উঠবো না? মৃত্যু পর্যন্তই কি আমার ফাইনাল ডেস্টিনেশন, মৃত্যুর পরে আমার আর একটা জায়গা আছে? এইখানে কি আমাকে মধ্যে সমস্যা ঘটে গেছে? এখানে কি নবী রাসূল যারা আখেরাতে খবর রাখেন আল্লাহর মাধ্যমে, তারা সরাসরি বলে গেছেন যুগে যুগে, দেখো তোমার আসল জীবনের সফর কিন্তু শেষ হয়নি, জীবনের সফরসূচি শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে, রুহ এসেছে তোমার মায়ের গর্ভে চার মাস বয়সে, তারপর সেখান থেকে তুমি বেরিয়ে এসছো, মায়ের গর্ভ থেকে বেরিয়ে ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে, মায়ের গর্ভ তোমার প্রথম ফার্স্ট ডেস্টিনেশন, এরপরে দুনিয়াতে এসছো এটা সেকেন্ড ডেস্টিনেশন, মৃত্যুর পরে তুমি যখন থাকছো কবরে থার্ড ডেস্টিনেশন, কেমতে পরে যখন উঠবে জান্নাত এবং জাহান্নাম দ্য ফাইনাল ডেস্টিনেশন। এটা নবীদের শিক্ষা। যে সমস্ত মানুষ নবীদের এই শিক্ষাকে বিশ্বাস করেছেন তারা মুসলিম, সব যুগে মুসলিম, আর যারা এটা বিশ্বাস করেনি তারা কাফের। মানুষের জীবন পরিচালিত হবে লক্ষ্যের মাধ্যমে, যার জীবনকে লক্ষ্য নেই পাগল, সেটা ছেলে পাগল ছাড়া কিছু না। রাস্তায় উঠবেন গাড়ি চালাবেন, ড্রাইভারকে বলবেন বাবা কোথায় যাবো বলতে পারি না, ও কি করবে, ও তো অ্যাক্সিডেন্ট করবে, আমাকে বলতে হবে আমি যাবো কোথায়। যে ব্যক্তি বলে আমাকে মরতে হবে এবং আমাকে অবশ্যই জান্নাতে যেতে হবে, সে অবশ্যই দুনিয়াতে এমন কাজ করবে যে কাজ করলে জান্নাত পাওয়া যায়। আর যে ব্যক্তি বললে আমার মৃত্যুর আর কিছুই নেই, সে কি করবে, খাওয়া দাওয়া ফুর্তি করে যেভাবে হোক দুনিয়া কামাও, তাই করবে না? যেটা হচ্ছে এখন দেখছেন আপনারা, পাগলের মতো যাকেই স্বার্থের বিরুদ্ধে মনে করছে তাকেই গুম খুম অপহরণ সব চলে যাচ্ছে। অথচ সে ভাবত আমি এখন যাই করছি প্রতি কথা হিসাব আমাকে আখেরাতে দিতে হবে, পরকালীন জীবনে আমাকে জাহান্নাম অথবা জান্নাত আছে, সে কশ্চিন কালেও অন্যায় করতে পারত না। যার বিশ্বাস যত দৃঢ় তার আমল তত সুন্দর, যার বিশ্বাস যত দুর্বল তার আমল তত দুর্বল। আর এই জন্য নবী যুগে আপনারা দেখেছেন সাহাবায়ে কেরামের যুগে নিজে নিজে মৃত্যুদণ্ড নেওয়ার জন্য আল্লাহ রাসূল দরবারে এসে তোষামত করেছে, করেনি, সালাম ফিরিয়ে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদ্দান, হে আল্লাহ রাসূল আমি হদ যোগ্য অপরাধ করেছি। হদ মানে কি বুঝতে পারছেন তো, যেগুলো একেবারে একেবারে সঙ্গে সার করা, হাত কাটা, এগুলো হদ বলা, হুদুদুল্লাহ, আমি হদ যোগ্য অপরাধ করেছি। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন চারবার, শেষে বলেই ফেলে আবেকা ও জুনুন, তোমার মধ্যে কি পাগলামি কিছু আছে নাকি, পাগল নাকি তুমি, মানে উনি শুনতে চাচ্ছেন না, শুনলে তো তাকে হদ জারি করা লাগবে তাই না। শেষকালে বললেন না, আমি এই দুনিয়ার শাস্তি গ্রহণ করে আখেরাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাই, অতএব হে আল্লাহর রাসূল আমাকে দুনিয়ার শাস্তি দিয়ে পবিত্র করুন, আখেরাতে কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই। দেখেন বিশ্বাস তাকে টেনে নিয়ে আসতে তাই না। এ তো পুরুষ লোক মাযিলা ইসলামী, মহিলা কি অবস্থা দেখেন। এক মহিলা সে বলছে হে আল্লাহর রাসূল আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দিন। দেখলেন গর্ভবতী, যাও মা বাচ্চা হোক, তুমি অন্যায় করেছো, বাচ্চা তো অন্যায় করেনি, যাও। অথচ কিন্তু ব্যভিচার সন্তান, কিন্তু ব্যভিচার করেছে পুরুষ লোক, বাচ্চা তো করেনি, ও তো নিষ্পাপ, অত ওকে হতে দাও, বাচ্চা হয়ে গেল বা নিয়ে আসছে, না এখন হবে না, বাচ্চা ফেরে নিয়ে চলে যাও, বাচ্চা যখন খেতে সে শক্ত খানা তখন নিয়ে আসো, দু বছর লালন পালন করার পরে হাতে একটা খেজুর নিয়ে এসে দেখেন আল্লাহ রাসূল আমার বাচ্চা খেজুর খেতে শিখেছে, আমাকে শাস্তি দিন, আমি যদি মারা যাই শাস্তি না নিয়ে তা আখেরাতে আমাকে চূড়ান্ত শাস্তি হবে, জাহান্নামের শাস্তি আমি পারবো না সহ্য করতে। দেখেন অনুভূতিটা কোথায়, ইমানের তাকিদটা কোথায়। এবার আল্লাহ নবী তাকালেন, দেখো তোমরা কি কেউ আছো এই দু বছর ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করার দায়িত্ব নিতে পারবে। একজন আনসার দাঁড়িয়ে বলে হে আল্লাহ রাসূল আমি এই ইতিম বাচ্চাটা পালন করার দায়িত্ব নিলাম, এইবার তার শাস্তি হয়ে গেল। তো রক্তের একটু ছিটা একজন সাহাবীর গায়ে এসে লেগেছিল, তিনি একটু তাচ্ছল্য ভাব দেখালেন, সাধারণত বলবি মনে মধ্যে রাগ আসে না। আল্লাহ নবী এমন ধমক দিলেন, তুমি কি জানো এই মহিলা এমন তওবা করেছিল, যদি এই তওবা সমস্ত মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তথাপি শেষ হইত না। এই তওবা দুনিয়াতে কেউ করেনি। এই অনুভূতি, ইমানি অনুভূতি যদি থাকে যে অর্থাৎ পরকালীন আমার ফাইনাল ডেস্টিনেশন সম্পর্কে যদি আমি বিশ্বাসী হই তাহলে আমার হাত দিয়ে কোনো অন্যায় হবে না, আমি কখনোই ভাওসার ফাঁকি দেব না, কখনোই মিথ্যা কথা বলবো না, কখনোই মানুষ হত্যা করব না, কখনো সন্ত্রাস করব না, কখনোই মানুষকে জবাই করে দিয়ে আমি জান্নাত কামনা করব না। যারা মুসলিম তারা এটা বিশ্বাস করে, যার বিশ্বাস যত দৃঢ় আলহামদুলিল্লাহ তার আমল তত সুন্দর, যার বিশ্বাস যত দুর্বল তার আমল তত দুর্বল। আপনি বলবেন তো আরবরা তো এই দাবি করত, হ্যাঁ তারা দাবি করতো বটে কিন্তু তারা অন্তর থেকে বিশ্বাস করত না, করলে তাদের এই দুর্দশা হইত না। এবার আসুন দিনের ঐক্য, ভাষাটা কিন্তু দিনের ঐক্য না বলে আমি বলছি দিনদারদের ঐক্য, দিন চিরকালে ঐক্য, দিনের তহিদ সবসময় ছিল আছে আজও থাকবে, সারা বিশ্বের লোক যদি দিনের বিরুদ্ধে চলে যায় দিন কখনো বিভক্ত হবে না, দিন ঠিকই ঐক্য থাকবে। কারণ আলহামদুলিল্লাহ আমাদের কাছে এমন দুটি গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, ইতিপূর্বে ইহুদি নাসারাদের কাছে তৌরাত ছিল ইনজিল ছিল কিন্তু আল্লাহ পাক সেগুলোর স্থায়িত্বের জন্য দায়িত্ব গ্রহণ করেন নাই, শুধুমাত্র কোরআনের ব্যাপারে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমরা কোরআন নাযিল করেছি এবং আমরাই তার হেফাজতকারী। অর্থাৎ মানুষ যত চেষ্টাই করুক কোরআনে একটা হরফ নকতা পরিবর্তন করার ক্ষমতা মানুষের নাই। বলুন আলহামদুলিল্লাহ, বলবেন হাদিস, হ্যাঁ এটারও দায়িত্ব আল্লাহর। লা তুহাররিক বি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। হে মোহাম্মদ অত দ্রুত জিহ্বা সঞ্চালন করো না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, কোরআন মুখস্থ করার জন্য অত দ্রুত জিহ্বা সঞ্চালন করো না। ইন আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, আমাদের উপরে দায়িত্ব হলো কোরআনকে জমা করা অর্থাৎ সংকলিত করা এবং এটাকে পাঠ করানোর দায়িত্ব আমাদের, তুমি ব্যস্ত হবে না, মানুষ তো ভুলে যায় তাই না। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমার জিব্রাইল তোমাকে কোরআন পাঠ করবে তুমি খালি পিছু পিছু পড়ে যাও, মুখস্থ করার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতবার কোরআনকে সারা পৃথিবীতে বায়ান করা ব্যাখ্যা করার দায়িত্ব ওটাও আমাদের উপরে। বোঝা গেল কোরআনের যে ব্যাখ্যা হাদিস এটা আল্লাহ রাসূলের মাধ্যমে 23 বছরে আল্লাহ পাক তার যুগের মানুষের কাছে এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন, আর আজকের বিশ্বে সেই হাদিসের উপরেই সবকিছু আলোচনা চলছে। আকিমুস সালাহ, সালাত আদায় করো, কিভাবে করো, গো টু হাদিস তাই না। ফানকাহু মা তাবালাকু ফানকাহু মা তাবালাকুমের নিসায় মাসনা সুলাসা রুবা, তোমরা বিবাহ করো দুটি তিনটি বা চারটি, তাহলে কি আমাদের চারটে বিয়ে করতে হবে নাকি, তাহলে কি দুটো বিয়ে করাই লাগবে। আল্লাহ তো আগে তো এক বলবে তারপরে তো দুই বলবে, কিন্তু আল্লাহ তো একই বলার নেই, বলছে দুই তিন বা চার, তার অর্থ কি আমাকে তাহলে দুটো করাই লাগবে? না, ব্যাখ্যা কোথায় যাব? আমাদের ইখতলাফ হবেই। আপনি আরব বিশ্বের নেতাদের সঙ্গে বসেন, আগে জিজ্ঞেস করেন আপনার বউ কটা, যখন শুনে একটা বলে বাপরে এত বড় নেতা আপনি বলতে একটা বউ কি? ওদেরকে একটা বিস্ময়কর ব্যাপার, কমপক্ষে দুটো তো থাকাই লাগবে, চারটা হলে তো সবচেয়ে ভালো হয়। এক এক দেশের ট্রেডিশন। আমি যাব কোথায়? আমাকে যেতে হবে হাদিসের কাছে। ব্যাখ্যা পরিষ্কার করে দেখেন, যদি তুমি একটা স্ত্রী নিয়ে সুখী থাকো, দ্বিতীয় স্ত্রীর দরকার নাই। যদি দুটা বউ করো, যদি একটা স্ত্রীর সঙ্গে তুমি অসৎ ব্যবহার করো বা তার হক আদায় শৈথিল্য করো, মনে রেখো কেয়ামতের দিন তুমি একটা অঙ্গ হানি হয়ে উঠবে কেয়ামতের মাঠে। সুস্থ মানে একটা অঙ্গ হানি মানকে ওতে জানাম যাবি, অত সহজ নয়। এই বিষয়গুলো হাদিস আমাদের ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ নবী এগারো বিয়ে করছে, বাবা আমার এগারো কেন হবে না? যুক্তি তো দিতে পারি, যুক্তি তো আমার সমস্যা নেই, জিনা হবে না। ওই নবী বলে গেছে চারটে, কোরআন বলেছে চারটে করে হবে না, আর নবীর বিবাহটা বিশ্ব তার জন্য খাস। কেন করা হয়েছে যারা এই বিষয়ে জানে তারা জানেন, খাদিজার মৃত্যু পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। আর খাদিজার মৃত্যু হয়েছে আল্লাহ নবী তোমার বার্ধক্য এসে গেছে, তোমার বইয়ের দরকার নাই। 25 বছর বয়সে বিয়ে হয়েছে, 50 বছর বয়সে খাদিজা মারা গেলেন। এই 25 বছরের যৌবনে যার বিয়ে অন্য কোন বউ দরকার হয়নি, বৃদ্ধকালে তার এত বউ কেন লাগলো? এর অধিকাংশ ছিল সামাজিক এবং রাজনৈতিক কারণ। কারণ সে যুগে যদি কেউ শ্বশুর হতো, শ্বশুররা কখনোই জামাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করত না। আর আল্লাহ রসুল যদি উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ানকে বিবাহ না করতেন, আবু সুফিয়ানের ষড়যন্ত্র আমৃত্যু থেকে যেত। আবু সুফিয়ান দেখলো আমার মেয়ে যখন বিয়ে করেছে উনি আমার জামাই হয়েছে, আমি আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি না। খালেদ বিন ওয়ালিদ কঠোর একটা যোদ্ধা, যখন তার খালা মাইমুনাকে বিবাহ করলেন আল্লাহ নবী, তখন খালেদ বিন ওয়ালিদ দুর্বল হয়ে গেলেন, বাপরে বাপ আমার তো খালু হয়ে গেলেন, আমি আর পারবো না। নিজে হেঁটে মদিনায় চলে গেল, গিয়ে সরাসরি আল্লাহ নবীর সামনে গিয়ে বায়াত গ্রহণকে ইসলাম কবুল করল। সবটার পিছনে এর একটা কারণ আছে, ইহুদিরা শত্রু, চিরন্তন শত্রু। ইহুদিদের নেতা হুমাই বিন আখতাব, তার মেয়ে সুফিয়া সাফিয়া বিনত হুমাই ইবনে আখতাব, যখন সাফিয়ার সঙ্গে আল্লাহর রাসূল বিবাহ হয়ে গেল, পুরা ইহুদি গোত্র বলে আর মুহাম্মদের সঙ্গে যুদ্ধ নাই, কারণ উনি এখন আমাদের জামাই। বনু মুস্তালিক গোত্রের নেতা ধর যুদ্ধে নিহত হলো, সবাই বললো নেতার মেয়ে কি হবে? নেতার মেয়ে নেতার সঙ্গে বিয়ে হবে, মুসলমানদের নেতা আল্লাহ রসুল, অর্থাৎ তার সঙ্গে তার বিয়ে দেওয়া হলো। একদিনই ওইখানে বসে 100 কাফের মুসলমান হয়ে গেল, এবং তারা বলল আর মোহাম্মদের সঙ্গে যুদ্ধ নাই, আমরা এখন তার শ্বশুরের বংশ হয়ে গেছি। এইগুলো বিষয় তার ভিতরে খবর রাখে না, তার নানাবিধ কথা বলে, কথা বুঝছেন? এগুলো দিনের অনেকগুলো হয়, এগুলো আমাদের না বোঝার কারণে অনেকগুলো হয়। অনেকে আর বিয়েই করে না, সারা জীবন তারা চিরকুমার থেকে নিজের ভালো মানুষের দেখাতে চান। যেমন আমাদের খ্রিস্টানদের নেতারা বিয়ে সাথে নাই, যত বাজে কাজ করে বেড়াচ্ছে পেপারে দেখছেন না পরে, মানে ওই বিনা বিবাহতে অন্যায় কাজ করা তাদের কাছে তেমন কোন খারাপ বিষয় না, একটু করেই পারে। বেটা বলে বললে তুমি বিয়ে কর, সেটা করবে না, বেশি ভালো মানুষের দেখাতে গিয়ে ওনার আর নষ্ট হয়ে গেছেন। ইসলাম স্বভাব ধর্ম, মানুষের স্বভাবের চাহিদা পূরণ করার পরে সেখানে দিনের বিধি বিধান সেখানে এসেছে। স্বভাবকে অগ্রাহ্য করে কোশ্চিন করলে কোনো কিছু টিকে রাখা সম্ভব নয়। ইসলাম স্বভাবকে স্বীকার করেছে বলেই ইসলাম টিকে আছে, সমস্ত দিন বাতিল হয়ে যাচ্ছে। এখন জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মার্কেল তো বলেই ফেলেছে আগামী 50 বছরে জার্মানিদের সবই মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। গতকালকে লন্ডনে একদম বিশপ বলেই ফেলেছে এখন আর ইংল্যান্ডকে খ্রিস্টান দেশ বলা যাবে না, খ্রিস্টানোত্তর দেশ বলতে হবে, কারণ এখানে মুসলমানরাই ক্রমেই বংশ বৃদ্ধি করছে, ক্রমেই সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আমেরিকার অবস্থা ঠিক তাই, এমনকি আমেরিকার ওবামা পার্লামেন্টে একজন নতুন এমপি হয়েছে, সে ইসলাম কবুল করার পরে এমপি হয়েছে, সে পরিষ্কার বলেছে আমি মুসলমান, কোরআন নিয়ে আমি আল্লাহর নামে শপথ গ্রহণ করব, তোমাদের ওই সময় ভগবানটার নাম দিয়ে শপথ আমি গ্রহণ করব না। শেষকালে ওবামা বলতে বাধ্য যে হ্যাঁ তোমারটা তোমার ধর্মীয় স্বাধীনতা আছে, আমি এটা অনুমোদন করলাম। আর আমার বাংলাদেশের পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এখানে আমাদের কোন মহাদেশ মুফতি মুফাসসির কোরআন যিনি এমপি হন তিনি কোশ্চিনকে আল্লাহর নামে শপথ গ্রহণ করতে পারেন না, কারণ আপনার সংবিধান লেখা আছে কারো নামে সব শপথ গ্রহণ করা যাবে না। বলতে আছে কি আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে, আরে বেটা কার নামে সশ্রদ্ধ চিত্তে? আল্লাহ নেই তোমার? মুসলমানের দেশে আল্লাহর নাম নেওয়া যায় না, অথচ মুসলমানের ভোটে তারা এমপি হয়। এগুলো মানে বলতেও খারাপ লাগে, মনে দুঃখে বলছে ভাই, খ্রিস্টানের দেশে আল্লাহ নামে শহর নিতে পারে সাহস করে, আর তোমার মধ্যে এটুকু সাহস নাই? যাই হোক, এগুলো দিনের অনৈক্য নয়, দিন তার জায়গা ঠিকই আছে, আমরা নিজেরাই অনৈক্য করে ফেলে দিয়েছি। এবার আসুন আমরা দ্রুত এগিয়ে চলে যাই, কেন আপনার পুঁজি তো আমরা 50 মিনিট, তাই না? শোনেন, আল্লাহ রসুলের মৃত্যুর পরেই কিন্তু দিনদারদের মধ্যে অনৈক্য শুরু হয়ে গেছে। সায়াতের হেজরি পর্যন্ত কোন অনৈক্য ছিল না। প্রথম অনৈক্যের কারণ ঘটেছে রাজনৈতিক কারণ। আলী মুয়াবিয়া যুদ্ধের অজুহাত তুলে দুটো গ্রুপ হয়ে গেল, একদল হয়ে গেল মুরজিয়া, একদল হয়ে গেল কাদারিয়া, প্রথম হয়ে গেল খারেজি এবং শিয়া। ইসলামের সব সর্বপ্রাচীন দুই গোষ্ঠী হল খারেজি এবং শিয়া। খারেজিদের চরমপন্থী দল হিসেবে আখ্যায়িত করা হয়, এবং শিয়ারা এবার এক চরমপন্থী, তারা ধরে নিল আলী হলেন আল্লাহর ওসি, এবং কি জিব্রাইল ওহী নাযিল করার সময় মুহাম্মদকে দিয়ে ভুল করেছে আলীকে না দিয়ে, এত কঠিন আকীদা তাদের। ফলে ওই একটা গ্রুপ হয়ে গেল, তারা আলী ভক্ত এমন হয়ে গেল যে তারা আলীর বিরোধী কিছুই চেনে না, ঠিক তার পাল্টা উল্টে হয়ে গেল, আলীর বিরোধী হয়ে গেল খারেজি। এই শুরু হয়ে গেল কিন্তু। এই জন্য মোহাম্মদ ইবনে সিরিন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন লাম ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালামা ওয়াকাতিল ফিতনা ফায়ুনজারু ইলা লাল ইসনাদ ইন কানা মিন আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ওয়াইন কানা মিন আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম। আগে মানুষ সনদ যাচাই করতো না, কে হাদিস বলছে খোঁজ নিত না, সব হাদিসে সহি, ঠিক সমস্যা নেই, কারণ হাদিসে কেউ মিথ্যা বলে না। যে ব্যক্তি হাদিসে না মিথ্যাটা বলবে তার জাহান্নামে তার ঘর সে খরিদ করবে, এটা পরিষ্কার হাদিস সবাই জানেন। এই ভয়ে হাদিসের নামে কেউ মিথ্যা বলতো না, কিন্তু যখন ফেতনা আসলো, রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মানুষের মধ্যে দলাদল শুরু হয়ে গেল, তখন মোহাম্মদ ইবনে সিরিন বলছেন, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে এখন মানুষের কাছে হাদিস বললেই বলতো এই হাদিস বর্ণনাকারী তুমি কে, তুমি কোন দলভুক্ত, দেখা দিত ওই লোকটা আহলে সুন্নাহ আহলুল হাদিস, তাহলে তার আমল তার হাদিস গ্রহণ করা হতো। আর যদি দেখা যায় ওই লোকটা আহলুল বিদআ বিদআতি দলভুক্ত, শিয়া বা খারেজি ইত্যাদি ইত্যাদি মেলাতে হয়েছে, তার হাদিস কেউ গ্রহণ করত না। আগে কিন্তু এগুলো হয়নি, যখন ফেতনা হল, বিভক্ত হল মুসলমানদের মধ্যে, তখন মুসলমানদের মধ্যে বিভক্তির মৌলিক কারণ চারটা। এক, রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব। দুই, ইহুদি নাসারাদের কি বলে ওটাকে ষড়যন্ত্র চক্রান্ত। আর তিন নম্বর হল অনইসলামী দর্শন চিন্তার অনুপ্রবেশ। আর চার নম্বর হল শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ। এই চারটাই ঢুকলো, বরং আমরা প্রথমে নিয়ে এসছি রাজনৈতিক স্বার্থের আগে নিয়ে এসছি ইহুদি নাসারা প্ররোচনা। খ্রিস্টান আবদুল্লাহ বিন সাবা এই ইসলাম কবুল করার পরে শুরু করলো ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারই ষড়যন্ত্রে প্রথম ওসমান এবং সাবা দুটো গ্রুপ হয়ে যায়। আলীর সঙ্গে মুয়াবিয়ার যে দ্বন্দ্ব হল, হয়তো আয়েশার যে দ্বন্দ্ব হল উটের যুদ্ধ, তারও পিছনে চক্রান্ত ছিল এই ইহুদি নাসারদের চক্রান্ত। ওরা পিছনতে চক্রান্ত করে, সামনে কিন্তু আসে না। সে চক্রান্তের কারণেই তালহা জুবায়ের মধ্যে বিখ্যাত সাহাবী ও শহীদ হয়ে গেলেন। আলী এবং আয়েশার মধ্যে যুদ্ধ তো কথাই না, সামনে জামাই ব্যাপার, সেখানেও ঘটে গেল চক্রান্ত ছিল ইহুদি নাসারদের। এজন্য ইহুদি নাসারা চক্রান্তটা প্রথমে, এবার রাজনৈতিক দ্বন্দ্ব হল দ্বিতীয়, তিন নম্বর অনৈসলামের স্বার্থ বিভিন্ন দর্শনে অনুপ্রবেশ। আব্বাসীয় আমলে যখন ইসলামী খেলাফত বিস্তৃতি ঘটল, অসংখ্য অমুসলিম মুসলমান হয়ে গেল, তাদের আগেকার লালিত আকিদা বিশ্বাস সম্পূর্ণরূপে বিসর্জন তারা দেয়নি, কিছু কিছু নিয়ে তারা চলে আসলো। ছোট্ট একটা উদাহরণ দিই, খলিফা হারুন রশিদের নাম তারা শুনছেন না? হারুন রশিদের স্ত্রী ছিল খায়জুরান, খায়জুরান ছিলেন অগ্নিপাশকের মেয়ে। উনি দেখলেন সব রাতে রাতে, আমরা তো সব রাত এক বলে সব মানে রাত, তো লাইলাতুল বারাতে উনি এই সমস্ত ওয়ালের উপরে আলো জ্বালাতে হুকুম দিলেন, যেহেতু তিনি রানী, হুকুম তো মানতেই হয়। এরপরে তার দলভুক্ত লোক বারামকা যারা ছিল, বার্মাকি, তাদেরকে তিনি খলিফাকে বলে প্রধানমন্ত্রী করলেন। 17 বছর তারা মন্ত্রিত্ব ছিল খলিফাকে ভুল বুঝিয়ে, তারা এই সমস্ত এই সব রাতের বেদাত চালু করে দিলেন। আলোকসজ্জা যেটা আমরা করি, দেখেন না ঢাকাতে কত যে কত লক্ষ লক্ষ টাকা যে নষ্ট হয় মোমবাতির পিছনে, তা ঠিক নাই, মূল কিন্তু সেখানে। ওনার আগের যে আকিদা ছিল ফেলে আসতে পারেন, মিলাদ চলছে, এটা কিসের আকিদা? খ্রিস্টানদের রেখে দেওয়া আকিদা। যুদ্ধ শুরু হয়েছে, 200 বছর যুদ্ধ চলে কুরশেড, কুরশেড যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল ওরা 25শে ডিসেম্বরে যুদ্ধ বন্ধ রাখে। ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মোজাফরউদ্দিন কুকুভুরি উনি বলে কি আছে যুদ্ধ বন্ধ কেন? তাহলে ওনাদের হল খ্রিস্টানদের আজকে মহাপবিত্র দিন, বড় দিন সেজন্য। তার বাবা আমাদের তো নবী আছে, ওরা খেলে তাদের নবী দিবস পালন করবে জন্মদিবস, আমরা বসতে হবে কেন? শুরু হয়ে গেল খেলা, সরকারিভাবে হুকুম হয়ে গেল, মিলাদ নবী চালু হয়ে গেল 605 মতান্তরে 625 হিজরিতে, আগে কোন খবরই ছিল না। যত মানুষ তো বিরিয়ানি ভক্ত, আজকে সব নতুন নাকি, সে যুগে খাওয়া দাওয়া দিত। এই যে আবু সাইদ কুকুবুরি 20 দিন পর্যন্ত ডেট জ্বালাইতো, কত মানুষ আছে খাও সমানে, আল্লাহ নবীর জন্ম দিবস উপলক্ষে খুশি করে হে মানুষ তোমরা খাও। আলামরা ভয়ে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল, সেই ভয়ে সরাসরি পালিয়ে চলে গেল, যে কখন না জানি আসমান থেকে গজব নাজিল হয়ে যায়। সাহেবরা চালু করলো বাতুল মক্কাদাসের মোল্লা সাহেবরা 448 হিজরিতে, ওনারা বললেন দেখুন এত একটা ফজিলতের দিন, আমরা বসে থাকবো নাকি? ওই জয়ভাদি যেটা আছে শুরু করে দিল। তখন হকপন্থী আলমরা বাতুল মক্কাদাস চলে গেলেন, যে না আমরা এখানে থাকবো না, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে। যুগে যুগে এমনি করে বিভিন্ন বেদাত চালু হয়েছে, যেগুলো ধর্মের নামে সমাজের মধ্যে জেঁকে বসছে। সার মজাব চালু করলে কারা করল? এটা কি সার মজাব ইমামরা করছে নাকি? ইমামরা জানতেন না খবর, কারণ ইমাম আমাদের অঞ্চলের জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে, আর ইমাম সাফির জন্মই হলো 150 হিজরিতে, দেখা সাক্ষাৎ কোথায় হবে? আর এক জায়গায় এক গ্রামের লোক তো না, এরা এক একজন এক এক জায়গার মানুষ। আমাদের মধ্যে অনেকের ধারণা স্যার এক জায়গায় বসে বুদ্ধি শুদ্ধি করে আমাদের বলি বাবা তোরা স্যার মতো মেনে চল, তাদের দুনিয়া ভালো থাকবে, কার কোন সম্পর্ক নেই। তবে একটি বিষয়ে স্যার একমত ছিলেন, হানাফি মজার বিখ্যাত গ্রন্থ কিতাব মিজানুল কুবরা, দিল্লি ছাপা 1285 হিজরি, এখন কত এটা 1400 কত হিজরি, এটা হিসাব করুন কত পুরনো বইয়ের নাম বলছে আপনার সামনে, 1285 হিজরিতে দিল্লি ছাপা, প্রথম খণ্ড 73 পৃষ্ঠা খুলে পড়ে দেখেন, তাদেরই লেখা তাদেরই বই। এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবুনা, যখন তোরা সহি হাদিস পাবে মনে রেখে ওঠেই আমাদের মাযহাব, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমাম সাহেবকে দায়ী করি, ইমাম সাহেব খবরই রাখে না, আমরা কিন্তু হানাফি হয়ে গেছি, কেউ সাফি হয়েছে, কেউ মালিকি হয়েছে, কেউ হাম্বলি হয়েছে, কত কি হয়ে গেছে। এবং খালি হানাফিতে পেট ভরে না, আমরা মজাদ্দিদি, বরকতি, চিশতিয়া, নকশবন্দিয়া, তাতেও পেট ভরে না। বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি তরিকার নামে 200 দল হয়েছে, দিনের ঐক্য বাস করবো কি বলবো, এসব বেশি বললেই তো আমাদের 2-4 ঘন্টা লাগে। আপনাকে মূল কথা তাহলে জিজ্ঞেস ধরে দিচ্ছি, রাজনৈতিক কারণে হল, বহু হাদিস তৈরি হল আব্বাসীয় খেলাফতের পক্ষ থেকে আলম আলমরা, মানে সকল যুগে একদল আছে আলেম যারা সরকারি দালালি করে, এ আজকে নতুন না, সরকারকে খুশি করার জন্য তারা বহু হাদিস বানিয়ে দিল। এটা উমাইয়া যুগেও হয়েছে, এটা আব্বাসীয় যুগেও হয়েছে। যদি আল্লাহ পাক দুনিয়াতে আইন হাদিসকে প্রতিষ্ঠিত না করতেন, দুনিয়ার সমস্ত মুসলমান একদম গাফেল হয়ে বা সবগুলি এই ফেতনা পড়ে যেত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তিনি ফাস্টা বলছেন, লাউলা হাযিল আসহাবা লান দারাসাল ইসলাম। আবু দাউদের নাম তো সবাই জানেন তাই না, কুতুব সিত্তা আবু দাউদের নাম আছে না, এই আবু দাউদের যিনি সংকলক তিনি মারা গেছেন তো মাত্র 275 হিজরিতে, তিনি বলছেন যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকতো দুনিয়া থেকে ইসলাম একদম মুছে যেত। এটা আল্লাহ পাকের মেহরবানি, যুগে যুগে একজন দুজন করে হলেও হকপন্থী আলেম তিনি সৃষ্টি করেছেন, মানুষ তাদেরকে মেরেছে, নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, কিন্তু আল্লাহ পাক মেহরবানি অবশেষে মানুষ তাদেরকেই গ্রহণ করেছে, যারা নির্যাতন করেছে তাদের গ্রহণ করেনি। মুতাজিলি মজহাবের লোকরা ক্ষমতায় আসলো, খলিফা মুতাসিম বিল্লাহ তার মজহাব গ্রহণ করলেন, যুক্তিবাদী মজহাব, যুক্তিতে যা আছে সেটা গ্রহণ করব, যুক্তি যা কুলে না তা মানবো না। এটা তো আমাদের সবার মধ্যে একটা জিদ আছে, সবার মধ্যে না, আমরা জ্ঞানী মানুষ তো খুব জিদ সবার মধ্যে আছে। বললো কি কোরআন যখন প্রেসে ছাপা হচ্ছে তা নিশ্চয় এটা সৃষ্ট জিনিস, অতএব কোরআন সৃষ্ট, এই সহজ কথা সবাই বুঝে নিল। সমস্ত আলমরা সরকারের দ্বারা চলে গেল, সবাই বলল হে খলিফাতুল মুসলিমিন, যতই আমরা ফতোয়া দেই ওই মিসকিন আহমদ বিন হাম্বল যদি ফতোয়া না দেয় ও কেউ আপনার কথা শুনবে না। তাহলে কি এত সাহস, ডাকো মিসকিনটাকে, দিয়ে ধরে না হয়েছে দরবারে, কি আহমদ তুমি নাকি বলো কোরআন সৃষ্ট নয়, তুমি আমার মজহাবের বিরোধিতা করো, তো জানো আমি খলিফা, আমি নিজে হলাম মুতাযিলি, তোমাকে মুতাযিলি হতে হবে। উনি বলেন জীবন যায় কোশ্চেন করলে কোরআনকে মখলুক বলতে পারবো না, কারণ কোরআন আল্লাহর কালাম, এর প্রতিটি নকতা হরফ সবই আল্লাহ, এর মধ্যে কারোর কিছু যোগ বিয়োগ করার ক্ষমতা নাই। এবার শুরু হলে মার, খলিফা বলে আমি নিজে হাতে মারবো, মানে বেশি মানুষকে ভয় দেখানোর জন্য। তার মারার লাভ তো আছে, পুলিশ দরকার নাই, জানলাম না। মারতে মারতে এক পর্যায়ে জামা ছিঁড়ে রক্তাক্ত হয়ে পায়জামার ব্যান্ড পর্যন্ত খুলে গেছে, তখন হঠাৎ করে সতর আলগে যাওয়ার সম্ভাবনা, কোথার থেকে অদৃশ্য দুগার হাত এসে এখানে চেপে ধরল, তার সতর আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। এই দৃশ্য দেখে খলিল মুতাসিম বলে চমকেছে ভয়ে, হাত থেকে লাঠি ফেলে বেত ফেলে দিয়ে বলছে, হে ইমাম আমাকে ক্ষমা করুন, আমি অন্যায় করছি, আমি যা দেখেছি ওরা তা দেখেনি। ওই অদৃশ্য হাতে ব্যাস, তার একটু আগে কানে কানে যে সে যুগে ওলামাদের যিনি প্রধান গ্র্যান্ড মুফতি বিশ্বের আল মুরাইসি, এসে বলছে কানে কানে, হে আহমদ তোমার এই মারের দৃশ্য আমরা সহ্য করতে পারছি না, তুমি একটু আপাতত কিছুক্ষণের জন্য হলো খলিফার কথাটা মেনে নাও, মাঠটা থেকে বাঁচো। এবার আহমদ ওই অবস্থায় বলতেন, হে বিশ্বের আল মুরাইসি তুমি বিখ্যাত আলে আমাকে রেখে দিও, তুমি খলিফাকে বুঝিয়ে তওবা করো, আমি কিয়ামতের মাঠে তোমার জন্য আল্লাহকে সুপারিশ করো। শুনলো কেমন লাগবে দেখতে পা, ওই অবস্থা তো কিভাবে খুব অবস্থা দিয়ে সহ্য করতে পারেননি, আমি জীবন যাবে কিন্তু কোশ্চিন কালো করোনা হাতে বাইরে আমি যেতে পারি না। লাভ হল কি, আল্লাহর পক্ষ থেকে গায়ে মদত এসে গেল, খলিফা নিজেই তওবা করলেন, আলহামদুলিল্লাহ আহমদ বিন হাম্বল বেঁচে গেলেন। এবং আহমদ বিন হাম্বল যদি সেদিন না বাঁচতেন তা পরবর্তীতে তারই ছাত্র ইমাম বুখারি, তাই না, সব তারই হাতে গড়া ছাত্র, এদের মাধ্যমে বোখারি শরীফ মুসলিম যত হাদিস গ্রন্থ আজকে দেখছেন সব তাদেরই সৃষ্টি, তাদেরই মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর এমন মেধা তাদেরকে দিলেন যে মেধা আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক দেন নাই। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, আজকে 10টা হাদিসের হাফেজ বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। তার সনদ সহ ইনার আমল বিন নিয়াত সবাই জানি আমরা, কিন্তু আল্লাহ রসুল থেকে ওই পর্যন্ত আসতে যেসব মানুষের নামগুলো আছে এর নাম কয়জন জানি বলুন তো, জানি না। আরে ভাই আমার নিজের দাদার নামই জানি না, তো ওসব বাদ দেন আপনি, আমার যদি বলি টেস্ট করে আপনাদেরকে দাদার নাম কি হয়তো বলতে পারবেন, পদ্মাদার নাম কি গণ লাগে যাবে, তার দাদার নাম কি আর নেই, এই তো আমাদের পুঁজিপাঠা। রসুল থেকে ওই পর্যন্ত আসতে 200 বছর 250 বছর, কত রকম কত মানুষের নাম মুখস্ত করতে হয়েছে তাদেরকে। আর এই সমস্ত মেধাগুলো কি এমনি হয় নাকি, আল্লাহর রহমত লাগে না, আর তো ওরকম মেধাবী মানুষ তৈরি হচ্ছে না, এগুলো আল্লাহ পাকের রহমত ছিল যে আমার হাদিসকে আমাকে হেফাজত করতে হবে। আমি ওয়াদা করেছি মানুষের কাছে, সুম্মাইন আলাইনা বায়ানা, আমাদের উপরে দায়িত্ব হলো তোমার এই কোরআনকে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের, সেই ব্যাখ্যা আসে হাদিস অনুযায়ী। এখন আসতে যদি আপনার দিন তাদের ঐক্য চান, অনেকের কারণগুলো বললাম, এবার আসেন ঐক্যের জন্য কি কি করণীয় ওটা আল্লাহ বলে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا هي ইমানদারগণ তোমরা অনুগত করো আল্লাহর, অনুগত করো রাসূলের, এবং তোমাদের মধ্যকার শাসনের অধিকারী যারা আমর একটা এক কথা বলে আমিরের, যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়া করো তাহলে ফরদু আল্লাহ আর রসুল, আমিরের সঙ্গে কোন কথা তোমাদের বিভক্ত দেখা যায় মতভেদ তাহলে সরাসরি আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দাও। রসুলের সঙ্গে যোগ করে এসে আমিরকে, কারণ রসুল তো চিরকাল থাকবে না, তারপরে অবশ্যই আমির থাকবে, যুগ যুগ ধরে থাকবে, আর সেখানে যদি কোনো গোলমাল লাগে তাহলে তোমরা কোরআন এবং হাদিসকে ফাইনাল হিসেবে ধরে রাখো। যদি তোমরা ইনকুন তো আখের, যদি তোমরা আল্লাহর পরে বিশ্বাস রাখো এবং আখরাতে বিশ্বাসী হও, তবে অবিশ্বাসীদের জন্য এই আয়াতগুলো কাজে লাগবে না। যালিকা খায়রুন ওয়া আহসানু তাবীল, এটাই হলো উত্তম এবং সর্বশ্রেষ্ঠ পন্থা। আমাদের মধ্যে সমস্যা হচ্ছে, হতেই থাকবে, যতদিন মানুষ থাকবে পৃথিবীতে ততদিন সমস্যা হবে, ইখতলাফ হবে, মতভেদ হবে, কিন্তু মতভেদের সঙ্গে মতঐক্যের তো সুযোগ থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম وكانوا شيعا لست منهم في شيء انما امرهم الى الله فينبئهم بما كانوا يفعلون যে সমস্ত লোকেরা দিনকে বিভক্ত করে ফেলেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়ে গেছে, হে মোহাম্মদ তুমি তাদের মধ্যে নাও, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, বিভক্ত হবে ঠেকানো যাবে না তো, কিন্তু তুমি তাদের মধ্যে নাও, লাস্ত মিনহুম ফি শাইইন, কোন ব্যাপারে তুমি তাদের সঙ্গে নাও, ইন্নাম আমরুহুম ইলাল্লাহ, ওদের বিষয় কি আল্লাহর পরে রইল, আল্লাহ তাদের ফয়সালা করবেন, ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিবেন কিয়ামতের দিন তারা কি করেছে দুনিয়াতে। অন্য জায়গায় সূরা বাকারাতে, এটা সূরা নাম হলো সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামাহুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ হুয়াস সামিউল আলীম, যদি তারা হক থেকে মুখ ফিরিয়ে নেয় তো মনে রেখো ফাইন্নামাহুম ফি শিকাক, ওরা জিদ ও হঠকারিতার মধ্যে পড়ে গেছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ এখন তোমার জন্য আল্লাহই যথেষ্ট, হুয়াস সামিউল আলীম তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আমাদের দায়িত্ব মানুষকে হকের দাওয়াত দেওয়া, হক পথটা তুলে ধরা, মানুষকে লাঠি মেরে বোমা মেরে হেদায়ত করার দায়িত্ব আল্লাহ পাক আমাদের দেন নাই। হক কোনটা এটাই মানুষ জানে না, জানাতে হবে আমাকে, দায়িত্ব এটাই। আর হকের মূল মানদণ্ডই হচ্ছে কোরআন এবং সহি হাদিস, যেটা সাহেব বলে গেছেন এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাজহাবনা, যখন হাদিস সহি পাবে ওটাই আমাদের মাজহাব মধ্যে রেখে দিও। অতএব ইমাম সাহেবদের অনুসারী যদি কেউ থাকে পৃথিবীতে, আহলে হাদিসরাই তাদের সত্যিকারের অনুসারী, কথা ঠিক না? এবার আসুন আমরা মতভেদ করছি কিভাবে, আমরা কিভাবে দু একটা নমুনা আপনাকে বলে দিই। আসেন ধর্মীয় ক্ষেত্রে আমরা সবাই সালাত আদায় করছি, তাই না? আজকে জুমার দিনে ঢাকা শহরে সবাই আলহামদুলিল্লাহ এখন সব মসজিদে, কিন্তু আমরা সালাত আদায় করছি শুরু করার আগেই জায়নামাজ দোয়া পড়ে নিচ্ছি, এরপরে তকবীর তাহরীম বানার পরেই নায়াতওয়ান পড়া শুরু করছে, এরপরে যারা মুক্তাদি তার সুরা ফাতিহা গায়েব, লক্ষ লক্ষ মুসলমান এটা করে যাচ্ছে। আপনি ফাসলে করবেন কি দিয়ে? কারণ সেদিকে বড় আলেম আছে, সে সমস্ত আলেমদের ধারে কাছে আমরা যেতে পারবো না, তাদের গায়ে যা জামা কাপড় আছে, মাথা আছে, পাগড়ি আছে, উড়ে সুবহানাল্লাহ হবে হামদে, ধারে কাছে যাবে কে? আর আগে পিছিয়ে ডিগ্রি তো শেষ নাই, কিন্তু আপনি মতভেদ অনেককে দূর করবেন কি দিয়ে? এখানে যে আমাদের বক্তব্য এই সাহাবায়ে কেরাম এবং সালাফায়ে সালেহিনের বুঝ অনুযায়ী আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আপনি বলবেন যে নিয়ত মনে মনে করার চাইতে মুখে বলা কি ভালো নয়, এটা আপনার একটা মন গড়া একটা সিদ্ধান্ত। এই বইটা এই কথাটা আপনি হেদায়তে লিখলেন, হানাবি মজার বিখ্যাত গ্রন্থ হেদায়ত, আপনার সব নাম জান নিশ্চয়ই, এগুলো সালাতুর রাসূলের দেখবেন হেদায়ত পৃষ্ঠা আছে, সব উল্লেখ করে দিয়েছি আমি দ্বিতীয় খণ্ড 80 পৃষ্ঠায়। সেখানে বলে দিয়েছে এটাই সুন্দর হয়, মুখে বলাটাই ভালো হয়, তাহলে কি হয় নিয়তটা একনিষ্ঠ হয়, এটা তাঁর একটা চিন্তাধারা ছিল, তিনি এটা লিখে গেলেন বইতে। আমরা যেহেতু সেই মজাব অনুসরণ করছি, এখন আমরা শুরু করে দিলাম মুখ দিয়ে বলে বানাইল নিয়ত, কত নিয়ত যে আছে, একটা আরবি কায়দা বলে বাচ্চা ছেলে কায়দা বগদাদি, পিছনে নিয়তের ছড়াছড়ি, ফরজের সালাতে এক নিয়ত, নফল সালাতে এক নিয়ত, সুন্নত সালাতে এক নিয়ত, নিয়তের শেষ নেই। ধরুন এই যে মতভেদটা হলো, দূর করার রাস্তা কি? আপনি বলবেন দেখুন তো গো টু দ্য সুন্নাহ, কোরআন এবং হাদিসে এই নিয়তগুলো আছে কিনা, যদি থাকে আপনি পড়ুন, না থাকলে বাদ দিন, কথা শেষ না। এটাই হলো আহলে হাদিসের রুট, একদম মধ্যবর্তী রুট। আমি ডাইনে বেয়া যাবো না, আমি হেদায়েতের কাছে যাবো না, সরকারের কাছে যাবো না, তারা মানুষ, মানুষের ভুল হতে পারে, কোন মানুষই তো নির্ভুল না নবী রাসূল ছাড়া। অতএব আমরা সেখানে চলে যাবো, তাদেরকে অবশ্যই সম্মান করব, তারা দিনের যথেষ্ট খেদমত করে গিয়েছেন, আমরা কাউকে অসম্মান করব না, কিন্তু ভুলটাকে গ্রহণ করব তা তো হবে না। আমাদের উচিত হবে দেখব, আলহামদুলিল্লাহ এখন সবই তো আলহামদুল বাংলা অনুবাদ হয়ে গেছে, সমস্যা তো নাই, আপনি ঘরে বসে দেখতে পারেন সালাতের অধ্যায় খুলে বের করে দেখুন যে কোথাও না আছে অনেক কোন বংশ আছে কিনা নাই। তাহলে এটা যদি আমরা মেনে নেই, হাদিসের সাথে মাথা রণিত করি, তাহলে কিন্তু আপনার সঙ্গে আরো ঐক্য হয়ে যাবে। এরপরে আপনি করছেন কি, আপনি সুরে বাদে বলবেন না কেন? ওই যে কোরআন ফাংশা তুলে কি ফাসমা ফাস্তা মিলো ওয়ান সেতু আল্লাহ কুম তুরহামুন, কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো। এই আয়াত দিয়ে এই আয়াতটা শুধু সালাতের ক্ষেত্রে নাজিল হয়নি, সর্বক্ষেত্রে নাজিল হয়েছে। রাস্তায় যদি এখন কোরআন শরীফ তেলাওয়াত হয়, আপনি মুসলমান, আপনাকে অবশ্যই মন দিয়ে সেটা শুনতে হবে। এই জন্য যেখানে সেখানে বাজারঘাটে আজকাল ক্যাসেট বাজে, তবা করে এগুলো করবেন না, কারণ কোরআন দিকে ওই সব মনোযোগ দেওয়া সম্ভব হয় না মানুষের, কিন্তু এগুলো চলছে। বরং এটাও বলে দিই, গাড়ি চালাতে চালাতে যেসব ড্রাইভাররা কোরআন শুনে বরকতের নিয়তে, তাদের এটা নিষিদ্ধ, কারণ ওই সময় তোমার বরকত চাই, তোমার উচিত হবে গাড়ি ঠিকঠাক মতো চালানো, কারণ যদি একবার ওইদিকে নজর চলে যায় তুমি শেষ, তুমি শুধু গাড়ি শুধু শেষ, ওই বরকতে কাজ দেবে না, যখন যে কাজ করো তখন সেই কাজে মনোযোগ দিতে হবে, এটাই হলো নিয়ত। নিয়তের ব্যাখ্যা ওইটা না, জিজ্ঞেস করা হলো রাবি হজরত আবু হুরায়রাকে, হে আবু হুরায়রা যখন আমরা ইমামের পিছনে থাকি তো তখন আমরা কি করব? তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে সূরা ফাতিহা পড়ো। বলুন কোন ব্যাপারে আল্লাহ রাসূলের ডাইরেক্ট স্কুলের ছাত্র যিনি, তিনি যদি কোন ব্যাপারে সিদ্ধান্ত দেন সেখানে আমার আপনার কিছু বলার থাকে? অটোমেটিক্যালি আমরা মানছি না, আমরা ওটা বাদ দিচ্ছি, ফলে আমরা সূরা ফাতিহাই পড়ছি না। আমার রাসূল বলতেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাত হয় না যেহেতু সূরা ফাতিহা পড়ে না। তিনি আরো ব্যাখ্যা দিয়েছেন লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, কিছুই পড়ো না শুধু সূরা ফাতিহা পড়ো। এই জাজ্জলমান ঘোষণা থাকতে, সাহাবাদের আমল থাকতে, আমরা মজহাবের দোহাই দিয়ে কিন্তু এগুলি করে যাচ্ছি। অথচ মজহাবের জন্য ইমাম তিনি বলছেন না সহিহ হাদিস মেনে চলো, ঐক্য হয়ে যাবে। যদি আপনি আজকে হাদিস বানান কালকে ঐক্য হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি নিসিহাত বান্ধেন, কি দলিল আপনার? চারটা জয়ীফ হাদিস আছে, অত অসংখ্য সহিহ হাদিস যদি বুকে হাত বান্ধার, আপনি ওগুলি মানছেন না, তাহলে আপনি ইমাম অনুসরণ করলেন না, কার কই করলেন? তো মন গড়া অনুসরণ করলেন। ইমাম বলছে সহিহ হাদিস মানতে, আমি করে জয়ীফ হাদিস। ফলে এদেশে হাজার হাজার মানুষ শুধু মাঝহাবের দোহাই দিয়ে সহিহ হাদিস থেকে দূরে চলে যাচ্ছে। অসংখ্য আলেম সেখানে আছেন, আমরা সবাইকে সম্মান করছি, দয়া করে আমাকে এটা ভাববেন না আমি কারো বেয়াদবি করছি, হানাফি আলেমদেরকে সম্মান করি আমরা। কিন্তু সমস্যা হলে ওখানে তারা মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না। কারণ জনগণের মহব্বত এড়িয়ে গিয়ে নিজে যদি উনি সহিহ হাদিস মানেন, কালকে হয়তো তার দুনিয়াবী স্বার্থে আঘাত লাগবে, কারো চাকরি যাবে, কারো ইমামতি শেষ হবে, কারো মাদ্রাসার শিক্ষকতা থাকবে না, বহু কিছু সমস্যা হবে। সেই সব কারণে তারা পাচ্ছেন না, কিন্তু এটা তার মুখে কখনই বলবেন না, তাই বলবেন এটাও ঠিক ওটাও ঠিক। যখন কোন আলম ইখতলাফি করে যায়, নিজে কোন মশলা ঠিক বলতে পারে না, তখন বলে জানেন এটাও ঠিক ওটাও ঠিক, যে আমরা সব দল খুশি থাকো গোলমাল লাগে না। এটা ধর্মীয় ঐক্যের জন্য আমাদেরকে এখানে অবশ্যই সান্ডা করা লাগবে। যারা রাজনীতি করছেন তারা ভাবছেন যে রাজনীতিকে কোশ্চিন পার্লামেন্টে ঢুকবো যখন আমরা, ওখানে কোনো চলবে না, মাশাআল্লাহ খুব ভালো কথা। কিন্তু আপনি যে ষোলো কোটি মানুষের শাসন করবেন কি আপনার নিজের মঙ্গড়া বিধান দিয়ে না আল্লাহর বিধান দিয়ে? কোথায় আল্লাহর বিধান আপনার? সবটাই করছেন তো আল্লাহবাদ দিয়ে, তার আইন করছেন কি দিয়ে? নিজস্ব মঙ্গড়া আইন। সব নিজস্ব মঙ্গড়া আইন যেমন ধর্মীয় নেতাদেরকে মানে না, রাজনৈতিক নেতাদের মঙ্গড়া আইনও ঠিক মুসলমান মানতে পারে না, যদি তা করেন হাদিসের অনুকূলে না হয়। ঠিক যারা ব্যবসায়ী, ব্যবসা করছেন সুদের ভিত্তিতে, যত ব্যাংক চলছে বাংলাদেশ সব কি সুদের নয়? এই অর্থনীতিটাও চলছে হারামি অর্থনীতি, হারামি অর্থনীতি মুসলমান নেই করছে, আর সে হারামি অর্থনীতির টাকা দিয়ে হজ করে আসতেছে। ওই ব্যক্তির সালাত কোন ইবাদতই কবুল হয় না যেহেতু হারাম খায়। হাদিস আপনারা জানেন ভালো করে, মিস্টার পড়ুন 2760 নম্বর হাদিসে আল্লাহ রাসূল তত্ত্ব ব্যাখ্যা দিচ্ছেন। এই তুমি দেখো একটা লোক মসজিদে ঢুকলো, হাত উঁচু করে আল্লাহকে দোয়া করা শুরু করে দিল, ও মালবাসু হারামুন ও মাতআমু হারামুন ও মাশরাবু হারামুন ফান্নাস তাজাবালাহু, অথচ ওর পেটের যে খাদ্যটা আছে ওটা হারাম, যে পানি রেখে যে পানিটা হারাম, গায়ে পোশাক পরেছে যে পোশাকটা হারাম, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবে? আর এই জন্য এতই আপনার আখের মনোযোগ করছেন টঙ্গিতে গিয়ে, কিছুই হয় না মনোযোগ পারি সপ্তাহ আমাদের হারাম খেয়ে গেছে হবে? দেশের মূল বিষয়টাকে আমরা খেয়াল করছি না যে কেন আমাদের জুলুম আসছে। জীবনে যা শুনে তা শুনতে হচ্ছে, গতকালকে বিহারে পড়লাম যে রংপুরে ট্রেনের লাইন বেঁকে গেছে গরমের চোটে, 50 ডিগ্রি সেলসিয়াস হিট, ফলে ট্রেন লাইন বেঁকে যাচ্ছে, 11টা থেকে 3টা পর্যন্ত ট্রেন বন্ধ, পানি তো সারাদিন অবস্থা, বুঝতে পারছেন? এগুলো কখন বাংলাদেশে উপরে আসছে? কখনো আসছে? একটা বা একটা গজব নাজিল হচ্ছে। মুসলমান যদি ইমানের দিকে ফিরে না আসে, কোরআন এবং সহিহ হাদিসকে সারেন্ডার না করে, তাই তো অবশ্যই প্রতি পদে পদে আল্লাহর গজবের শিকার হতে হয়। ধর্ম নেতা, রাজনৈতিক নেতা, অর্থনৈতিক নেতা যারা আমরা আছি, যদি তারা সবাই যদি এখানে চলে আসতে, সমস্ত ঐক্য হয়ে যাবে। এবার আসলেন দার্শনিক নেতা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আমাদের শিক্ষক ছিলেন, বাপরে এত বড় দার্শনিক, উনি খুলনায় গেছেন মেয়ের বাড়িতে, হাঁটতে হাঁটতে সে পুকুরে নামতেছে, মেয়ে তখন উপরতে দেখছে আব্বা পুকুরে নামে, কেন আব্বা তো ঢাকায়, দৌড়ে চলে এসে আব্বাকে ধরছে, আব্বা আপনি পুকুরে নামছেন না? আমি পুকুরে নামছি নাকি? আমি তো তোর বাড়ি আসছি, তোর বাড়ি মনে করছে মেয়েটা পাগল নাকি? আমি পুকুর তো, ও আরে ফুকি তুই বুঝিস না, আমি এখন বড় দর্শন চিন্তা করছিলাম মাথার মধ্যে, ওই দর্শন চিন্তা আমাকে পুকুরে ঢুকে গেছে। ওনাকে চিনি চেহারা বলবে, ভাসছে কিন্তু বলবো না, নাম বললে আপনাকে চিনি ফেলে দেবে। আর মারা গেছেন অবশ্য, আল্লাহ তাকে গুনাহাতে মাফ করুক। এই দার্শনিকরা অনেক মানুষকে নষ্ট করেছে। যেমন একটা প্রমাণ দেন, আল্লাহ নিরাকার, শূন্য সত্তা, মুআত্তালা। আমরা চিরকাল পড়েছি আল্লাহ নিরাকার, এখন কোত্থেকে যুব সংঘ আন্দোলন বেরোলো, এরা লেখা শুরু হয়ে বাবা আল্লাহ নিরাকার বলা যাবে। আরে বাবা, যেখানে যাচ্ছি ময়দানে মায়ের খাচ্ছি কেন? মূলত কারণ কিন্তু এইটাই, সমস্ত আলমরা উস্কে দিচ্ছে, মারো ও আসছে, ও গুলবা লাগাবে। আল্লাহ নিরাকার কোত্থেকে আসছে? রসুল নূরের নবী কোত্থেকে আসছে? মূল রূপটা কোথায়? চলে যান ইরানে, নিউ প্লাটিনিজম পড়ে দেখুন, প্লেটোর মতবাদের অদ্বৈতবাদ আসছে, সর্বেশ্বরবাদ আসছে, ওখান থেকে ঘুরে আসছে হিন্দু ব্রাহ্মণদের কাছে, হিন্দু ব্রাহ্মণদের কাছে ঘুরে আসছে বাংলাদেশের মুসলমানদের সুফিদের কাছ থেকে। ঘুরে আসছে এখান, তারা এখন বলছে আল্লাহ নিরেকার, রসুল মানুষের তুলনা, রসুল নূরের নবী, তিনি কবরে গিয়েও বেঁচে আছেন, হায়াতের নবী দিয়ে বিশ্বাসী তারা, এবং শুধু তিনি একা বেঁচে নেন, তার অনুসারে আউলিয়া দ্বারা তারাও কবরে গিয়ে বেঁচে আছে, দিয়ে দিল। এমনকি আল্লাহকে এখন নামিয়ে দিয়েছে মসজিদে, ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ, ঢাকা শহরে বোধহয় এমন কোন মসজিদ হবে না যেখানে আল্লাহ মোহাম্মদ একসাথে নাই, বলে দিচ্ছি সব জায়গায় চেষ্টা করছি। এমনকি ইমা গাড়িগুলোর মাথায় বড় করে আল্লাহ লেখা। একদিন আমি রাজশাহীতে আমি খোদ্দাতে বেরিয়ে আসছি মসজিদ, মানে সামনে তো আমাদের রাস্তা আছে, তো এই বাবা ইমা দাদা তো ভাষা আমি পাচ্ছেন দা, তোমার এই ইমা গাড়ির মাথায় আল্লাহ কেন? তো সারও তো আমরা জানি না, আমাদের মালিক লিখছে। ধরো এই গাড়িটা আছে অ্যাক্সিডেন্ট করলো, আল্লাহটা ভেঙে গেল, তোমার কেমন লাগবে? উঠছে তো তুমি নিজে তো আল্লাহকে ভেঙে দিলে, আল্লাহকে তুমি লিখছো রং দিয়ে। আল্লাহ থাকে হৃদয়ে, আল্লাহ এই সময় সাইনবোর্ড নয়, আল্লাহকে দিয়ে সৌন্দর্য বর্ধন করা যায় না। বড়লোকদের ঘরে শো বক্স আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ ওই সাথে হাল ধরে আর আল্লাহ বসে আছে নৌকা একদম সহারি হিসেবে, কি চমৎকার দেখছে। এগুলো দিয়ে শো বক্স হয় না, এগুলো মূল রুট হলো বিদেশি দর্শন চিন্তা, ওই অদ্বৈতবাদী চিন্তাধারা চলে এসছে এখানে, সৃষ্টি এবং স্রষ্টায় কোনো পার্থক্য নাই, কথা বুঝছেন? এই অদ্বৈতবাদী দর্শন বিদেশ থেকে আসছে, এটা ইসলামী দর্শন নয়, এই অন ইসলামী দর্শন ঢোকার কারণে আলমরা পদভ্রষ্ট হয়ে গেছে সুফিবাদের নামে, এদেশে অসংখ্য মানুষকে মানুষ পূজা করতে বাধ্য করা হচ্ছে, তারা আল্লাহ ইবাদত নাই, চালাকি করে প্রত্যেক কবরের পাশে একটা মসজিদ বানাচ্ছে। দেখবেন যত মাজার আছে পাশে একটা মসজিদ আছে, যাতে মুসলমান এখানে আসে এবং তাদেরকে কবর দিতে বাধ্য করে। এই এমনি করে সর্বক্ষেত্রে এমনি করে বিদেশি দর্শন চিন্তা, রাজনৈতিক মতবাদ, বাংলাদেশে যে তত্ত্ব চলছে, নেতৃত্বে নির্বাচন চলছে, এই নির্বাচন কখনই ইসলামী নির্বাচন নয়, বিচক্ষণ মানুষের মাধ্যমে বিচক্ষণ নেতা নির্বাচিত হয়, যার মধ্যে বিচক্ষণতা নাই পাগল তাকে দিকে হয় নাকি। এখন এই প্রতারণাপূর্ণ নির্বাচন দিয়ে আমাদের দেশটাকে, শুধু এই দেশটা, পৃথিবীর প্রায় 117টা দেশে এইভাবে প্রতারণার মাধ্যমে নির্বাচন চলছে, আর মানুষের খুন খারাপির কি যে হচ্ছে তো আপনারা আমাদের চেয়ে বেশি বলতে পারবেন। আচ্ছা আল্লাহ রাসূলের একটা নির্দেশ, ইল্লা ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ফি রায়াতিন লিমুসলিম ওয়া লিমান আরাদা। আমরা পশ্চিমকালে নেতৃত্ব ওই ব্যক্তিকে সমর্থন করি না যেহেতু নেতৃত্ব চেয়ে নেয়, যেহেতু নেতৃত্বের লোভী হয়, যেহেতু নেতৃত্বের আকাঙ্ক্ষা করে। আমরা পশ্চিমকালে ইন্না লা নুওয়াল্লি, ভাষাটা খেয়াল করেন, যারা আরবি জানতে বুঝতে পারছেন, আমরা পশ্চিমকালেও তাদেরকে নেতৃত্ব দেই না, আর আমরা এদেশে আমরা কোশ্চিন কারণে তাকে নেতা বানাবো না যে নেতৃত্ব মনোনয়ন প্রার্থী হবে না, ঠিক না? আর পরে হুন্ডা গুন্ডা ডান্ডা তো আলাদা ব্যাপার আছেই, সাবসিডিয়ারি ওগুলো থাকতেই হবে না, রিলিশন হবে না। রসুলের হাদিসের বিরোধিতা করে, রসুলের সাফা যারা কামনা করে, তা কিভাবে নিজেকে পাক্কা মুসলিম দাবি করতে পারে? দুনিয়াতে আপনি সারাদিন প্রতিদিন সকালে উঠে আগে ব্লাড দিয়ে সেভ করেন, তাই না? রসুলের সুন্নতের বিরুদ্ধে সংগ্রাম সকালবেলা শুরু হয়ে যায় 7:00 মানে 7টার সময় তুমি দাঁড়িয়ে আসো, তাই তো? ওটা শেষে সাফ করে যাচ্ছে মসজিদে গিয়ে, আহ আল্লাহু আকবার, কি চমৎকার দিন এদেশে চলছে, কি করে হবে? এবার যখন বুড়ো হয়ে গেল তখন আস্তে আস্তে একটু লম্বা করে দিল, দিয়ে খান্ডে দিল রং মাখিয়ে, হয়ে গেল পাক্কা মুসল্লি। এত সহজ নয়, আপনার সার্বিক জীবনের আনুগত্য থাকতে হবে, দাসত্ব থাকবে আল্লাহর কাছে, এবং দুনিয়াতে তার রসুলের কাছে, রসুলের পরে তার অনুসারী আমিরের কাছে। আমির বিহীন ইসলামী জীবন যাপন করার একটা ধোকা চলছে এখানে, যাতে বাতিল্লা ঐক্যবদ্ধ হয়, মুসলিমরা বিভক্ত থাকে। আচ্ছা আল্লাহ রসুল বলছেন, ইয়া আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম বিল ফুরকা ফাইন্না শায়তানা মাল আহাদ আমরা বাল ইসনানে আবাদ মান আরাদা মিনকুম বহুবতাল জান্নাহ ফাল ইলজাম আল জামাআ। মনে রেখো, তোমাদের উপরে জামাতি জিন্দগি ফরজ করা হলো, বিভক্ত জিন্দগি নিষিদ্ধ করা হলো, মনে রেখে দিও শয়তান একজনের সঙ্গে থাকে এবং তাকে নেকড়ে বাঘ ধরে নেয় আর দুজন থেকে দূরে চলে যায়। অতএব যদি কেউ জান্নাতের মধ্যস্থলে থাকে, বহুবতার জান্নাত, জান্নাতের মধ্যস্থলে থাকতে চাও, সে জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে না। এসব হাদিস পড়ে আছে কোথায়? সালাতের বেলায় পাক্কা আহলে হাদিস, কিন্তু জামাতি জিন্দগি বেলায় খবর নেই। তখন যে এক একজন এক এক দলে চলে যাচ্ছে, কেউ ধর্মনিরপেক্ষ দলে, কেউ ইসলাম নয় বিভিন্ন বেদাতি দলে, আর আহলে নামাও আছে তারাও বিভক্ত। মূলত সব দুনিয়া, দুনিয়ার কারণেই আমরা কিন্তু বিভক্ত হই, দিনই কারণে কেউ বিভক্ত হয় না। যদিও মুখে আমরা বলি খুবই সহজে দিন ঐক্য সম্ভব, যদি আমরা হাবলুল্লাহ জামিয়া ওয়ালা তাফার রাখু, যে আমরা হাবলুল্লাহ বলতে আল্লাহ পাকের যে রজ্জু কোরআন এবং হাদিস এর কাছে ঐক্যবদ্ধ ধারণ করি, তাহলে কিন্তু কদিন আদমে বিভক্তি আসবে না। কিন্তু আমরা হয়ে গেছি আবদুল্লাহ, হে মানুষ তোমরা আবদুল্লাহকে ধারণ করো, যত নেতা হবে তত দল হবে তত বিভক্ত আসবে না, হাবলুল্লাহ মুখে হওয়া লাগবে তাহলে ঐক্য আসবে, নইলে দিন তাদের ঐক্য কোশ্চিন করে আসবে না। এজন্য আমরা আমাদের নিজেকে আত্মসমালোচনা করলে ইনশাআল্লাহ সবচেয়ে সহজ হবে, ইমানদার মানুষ কোরআন হাদিসের মাধ্যমে নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। এই যুগটা শিক্ষিত মানুষের যুগ, সবকিছু খুব সহজ হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে অনেক কিছু পেয়ে যাবেন। আগে রসুলের যুগে এসে মুখে প্রচার ছাড়া কিছুই করার ছিল না, এখন ইন্টারনেট হয়েছে, কত কিছু সুযোগের হিসাব নাই। এত সুযোগের মধ্যে যদি আমরা শহীদ দিন থাকতেও যদি গ্রহণ না করি আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া খুব মুশকিল হবে, আমরা এককভাবে কিছুই করতে পারবো না, অবশ্যই জামাতবদ্ধভাবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনি ঐক্যবদ্ধ না থাকেন, একা একা থাকার চেষ্টা করেন, আপনি যে কোনো সময় মানুষের ধোকা পড়ে যাবেন, বিভক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, এবং অনৈক্য থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমি যতই চেষ্টা করি আল্লাহর রহমত না হলে কিন্তু আমি ঐক্যবদ্ধ হতে পারবো না। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে এবং আমাদের সবাইকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করে নাও, এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কেয়ামতের মাঠে ঠিক এমনি করে ভাই ভাই হয়ে জান্নাতুল ফেরদৌসে বসার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম লিসাল মুসলিমিন। الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا